নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো শান্তি মশাই বলি ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো শান্তি মশাই হাত কেন বাড়াও হাত কেন বাড়াও ভাই ধরো না ধরো না ধরো না বলি নড়ো নাকো নড়ো নাকো নড়ো নাকো নড়ো নাকো ওইখানে দাঁড়াও ভাই ওইখানে দাঁড়াও ভাই আর বেশি সময় নাই বেশি সময় নাই বেশি সময় নাই তুমি এই দিকে চেয়ে থেকো না তুমি এই দিকে চেয়ে থেকো না দেখো না দেখো না এখন মোড়া নই রাজার জামাই এখন মোড়া নই রাজার জামাই মোড়া করব এখন ডাকাতি মোড়া করব এখন ডাকাতি রাতারাতি ডাকাতি রাতারাতি দেখে দুঃখ কেন পাও কত দেখে দুঃখ কেন পাও কত তুমি ওই দিকে ঘুরে রও তো ঘুরে রও তো ঘুরে রও তো আহা ঘোরো নাকো ঘোরো নাকো ঘোরো নাকো ঘোরো নাকো ওই দিকে ঘোরো ভাই শান্তি মশাই শান্তি মশাই শান্তি মশাই